بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجد عامرة وهي خراب من الهدى علماؤهم شر تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي. الله رب العالمين لاك لاك شكر جا آج كار اي جمعات امر شريك ہوتے پرچھی নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো দুরুদ ও সালাম, সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা ভালো আলেম নির্বাচন করার উপায় এবং খারাপ আলেম নির্বাচন করার উপায় কি? আমি যে হাদিসটি প্রথমে পেশ করেছি, মূল কিতাব হিসাবে এই হাদিসটি ইমাম বাইহাকির সংকলন সুনানুল কুবরা। এ হাদিসটি মিশকাতে কিতাবুল ইলমের মধ্যে প্রথম নম্বর খণ্ড 257 নম্বর হাদিস, যেটা মাদ্রাসার পাঠ্য এবং মাওলানা নূর মোহাম্মদ আজমি সাহেব যে বাংলা তর্জমা মিশকাতের করেছেন তারও প্রথম নম্বর খণ্ড এবং হাদিস নম্বর 257। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশাকু আলান নাস জামান, হে আমার উম্মত, তোমাদের মাঝে এমন একটি সময় আসবে, এ আমার বিশ্বাস, সেই সময়টা হবে এমন, লা ইয়াবকা মিনাল কোরআনে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। ইসলাম কেবলমাত্র তার নামেই থাকবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। আরবি শব্দটা ইসম, বলা হচ্ছে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, কেবলমাত্র ইসলাম নামের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু, আর কোরআন কেবলমাত্র লিপিবদ্ধ একটি পাণ্ডুলিপি আকারেই থাকবে। মাসাজিদুন আমেরাতুন, এই সময় মসজিদগুলো অত্যন্ত সুন্দর, চাকচিক্যপূর্ণ, জাঁকজমকপূর্ণ হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু এই মসজিদ থেকে হেদায়েতের বাস্তব কোন কথা প্রচারিত হবে না এবং বাস্তব শিক্ষা আমলও হবে না। উলামা উহুম, এই মসজিদগুলোতে যে সকল আলেম ওলামারা থাকবে, শাররুন, তারা সবচেয়ে দুষ্ট প্রকৃতির হবে। তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে যত দুষ্ট লোক তোমরা পাবে, সবচেয়ে সর্বাধিক দুষ্ট লোকগুলো তোমরা এই মসজিদগুলোতে পাবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, উলামাউহুম শাররুন তাহতা আদিমিস সামা। মান ইনদাহুম, যে মানুষগুলো এই আলেমদের চতুর্দিকে থাকবে, তাখরুজুল ফিতনা, এরা মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করবে। ওয়া ফীহিম তাউদু, আর এই ফিতনার মধ্যেই ওই আলেম ওলামারা ঘোরাফেরা করবে। এ যে হাদিস আমাদেরকে যে দিক নির্দেশনা দিল, এর ব্যাখ্যা আমাদেরকে জানতে হয়। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসমুন শব্দটি আরবিতে ব্যবহার করা হয় কোন জিনিস এবং কোন জিনিসের নাম, এই দুটোকেই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমা শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সকল নাম, আর শুধু নাম না, যে জিনিসের নাম শিক্ষা দেওয়া হয়েছে ওই জিনিসের বৈশিষ্ট্য তাকে শিক্ষা দেওয়া হয়েছে। অতএব এসএম আরবিতে বলা হয় কোন জিনিস এবং কোন জিনিসের নাম দুটোকেই। তো আল্লাহ নবী ইরশাদ করছেন, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম এই এসএম ছাড়া আর কিছুই বাকি থাকবে না। তার মানে নাম হিসাবে কোথাও ইসলাম থাকবে, আবার কোথাও ওই জিনিসটি থাকবে কিন্তু তার ভিতরে ইসলাম থাকবে না। আমরা যদি আজকে আমাদের এই মুসলিম জাতির কথা একটু ভাবি, তাহলে দেখতে পাব বিভিন্ন জায়গাতে এই নাম লেখার প্রয়োজন হয়, বিভিন্ন জায়গাতে জাতি লেখার প্রয়োজন হয়। পাসপোর্ট করতে যাই, চাকরি গ্রহণ করতে যাই, নাম কি আব্দুল্লাহ, ধর্ম কি ইসলাম লিখতে হয়। তো আল্লাহর নবী সেই সময় আজকার দিনের এই ভবিষ্যৎবাণী করেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ধরুন ইন্টারভিউ দিতে আসছে একজন খ্রিস্টান আর একজন মুসলমান, তো যখন তার কাগজ দেখা গেল তখন বোঝা গেল যে এই লোকটার নাম আবদুল্লাহ আর এই লোকটার নাম পিটার। দুইজনকে তার পোশাক পরিচ্ছদ আচার আচরণ ইত্যাদি দ্বারা কোন রকমের পার্থক্য করা যায় না, শুধু পার্থক্য করা যায় এই লোকটার নামটা ইসলামী নাম, তার মানে আবদুল্লাহ, আর এই লোকটাকে পার্থক্য করা যাচ্ছে যে তার নাম খ্রিস্টানদের নামের মতো নাম, এর নাম পিটার। যতক্ষণ পর্যন্ত আপনি নাম জিজ্ঞাসা না করেছেন অথবা নাম না জেনেছেন ততক্ষণ পর্যন্ত কি মুসলিম আর কি খ্রিস্টান বেছে বের করা যায় না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। তোমাদের জাতীয় জীবনে একদিন এমন একটি সময় উপস্থিত হবে যখন নাম ছাড়া আর কিছু তার মধ্যে বাকি থাকবে না। আবার এই ইসমের অর্থ হচ্ছে যে জিনিসের যে নাম রাখা হয় সেই জিনিস। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম বাকি থাকবে না কিন্তু সেই জিনিসটি পড়ে থাকবে। আজ ধরুন নামাজ, এই নামাজটা ছিল কেন? সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এ কাজটি তোমরা করবে। তোমরা যদি এই নামাজ আদায় করো, নামাজটা সমাজে প্রতিষ্ঠা করো, তাহলে হবে কি? তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমার সমাজ থেকে অশ্লীলতাকে দূর করে দেবে, এই নামাজ তোমার সমাজ থেকে যা অন্যায় যা অসত্য যা মানুষকে কষ্টদায়ক এই ধরনের সকল কাজ দূর করবে এই নামাজ। তানহা দূর করবে, এটা একটি ক্রিয়া, এর কর্তা আল্লাহ বলেছেন আস-সালাত। দূর করবে, এই দূর করবে ক্রিয়ার কর্তা মানুষ নয়, ইন্নাস সালাত নামাজ। কিন্তু আজকে আমরা দেখি নামাজ পড়ার পরও নামাজির জীবন থেকে অন্যায় ও অশ্লীলতা দূর হয় নাই। যে সমাজ নামাজি নামাজ পড়ছে, আজান দিলে পরে মসজিদ ভরে যায়, মসজিদের বাইরে যখন যাওয়া যায় তখন দেখা যায় যে অন্যায় এবং অশ্লীলতায় সারাটি সমাজ হাবুডুবু খাচ্ছে। তাহলে এখানে নামাজ আছে, কিন্তু যে নামাজ অন্যায় আর অশ্লীলতা দূর করত সেই অন্যায় আর অশ্লীলতা দূরকারী নামাজ নাই। এমন নামাজ আছে যে নামাজ অন্যায় আর অশ্লীলতা দূর করতে পারে না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, নামাজের ওই কাজটি কেবলমাত্র আছে, কিন্তু নামাজ যে উদ্দেশ্য সাধনের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছিলেন সেই উদ্দেশ্য সাধনের নামাজ আর নাই। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন সূরা আল বাকারা 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, আর এটা কোন নূতন কথা নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগেও যে সকল জাতি মুসলমান হিসাবে অতিবাহিত হয়েছে তাদের উপরেও এই রোজা ফরজ ছিল। কেন, কিসের জন্য রোজা ফরজ করা হল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি শব্দটি ওয়াকয়ুন থেকে এসেছে। ওয়াকয়ুন শব্দের অর্থ বিরত থাকা, আর মুত্তাকি অর্থ সেই ব্যক্তি যে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বহু কাজ করতে বলেছেন আর বহু কাজ থেকে বিরত থাকতে বলেছেন। রোজা এজন্য ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ যে কথাও কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেই সকল কথাও কাজ থেকে বিরত থাকার অভ্যাস সৃষ্টি হয়, বিরত থাকার মতো যোগ্যতার সৃষ্টি হয়, বিরত থাকার মতো মন মানসিকতা তৈরি হয়, তার জন্য লাআল্লাকুম তাত্তাকুন, তারই জন্য এই রোজাকে ফরজ করা হয়েছে। দেখা যায় রমজানের আগে যে খারাপ কাজটি করত রমজান অর্থাৎ রোজা রেখে সে খারাপ কাজটি চালিয়ে যাচ্ছে। এভাবে রোজা শেষ হচ্ছে কিন্তু যে খারাপ কাজটি করত সে করা আর বন্ধ হচ্ছে না। তাহলে রোজা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা ফরজ করলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার উদ্দেশ্য এখানে সাধিত হয় নাই। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাম মিন সাঈমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআন, বহু লোক রোজা থাকে কিন্তু এই রোজা কেবলমাত্র ক্ষুধা আর পিপাসার কষ্ট সহ্য করা ছাড়া তার আর রোজা হয় না। রোজাটা শুধু ক্ষুধার কষ্ট সহ্য করেছে, পিপাসার কষ্ট সহ্য করেছে, কিন্তু রোজার যে উদ্দেশ্য সে অন্যায় কাজ থেকে নিজেকে সরিয়ে নেবে সেটা আর হচ্ছে না। অতএব রোজা আছে কিন্তু রোজার উদ্দেশ্য, রোজার উপলক্ষ, রোজার কার্যকারিতা এ আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কওলাজ যুরে ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দেয়নি, আল্লাহ যা নিষেধ করেছেন এই রকমের কাজ থেকে যে ব্যক্তি বিরত হতে পারেনি, মান লাম ইয়াদা কওলাজ যুরে ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজ্জা, তার এই রোজা রোজা বলেই আল্লাহর কাছে গণ্য হয়নি, তার রোজা আল্লাহর কাছে রোজা বলেই গণ্য নয়। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, এই রোজার নাম আর রোজাটা দেখতে যেমন সব কিছু ঠিক আছে কিন্তু রোজা যে জন্য আল্লাহ তাআলা মুসলমানের উপরে ফরজ করেছিলেন সেটা আর নাই। এরকম একটি সময় তোমাদের জীবনে আসবে। সূরা রোম 39 নম্বর আয়াত, ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ বলেন, যে সমাজে মানুষ যাকাত দেয় আর গরিবরা যাকাত নেয়, আর যাকাত দেওয়া হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ফাউলাইকা হুমুল মুযইফুন, শুনে রাখো, সেই সমাজে কোনদিন দারিদ্র থাকতে পারে না, সেই সমাজে কোনদিন মানুষ ভিখারি থাকতে পারে না। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ فأولئك هم المضعفون প্রথম বছর যে যাকাত দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই যাকাতের সমাজে সেই পরিমাণ অর্থই শুধু নয় ওই পরিমাণ টাকাই শুধু নয় ফাউলাইকা হুমুল মুযাইফুন আল্লাহ তাআলা সেই টাকাকে সেই অর্থকে আরো অনেক গুণে সেই সমাজে বাড়িয়ে দেবেন পরবর্তী বছর এমন হবে যাকাত লেনেওয়ালা যাকাত যাদেরকে দেয়া যেত তারা তাদের সংখ্যা কমে যাবে ফাউলাইকা হুমুল মুযাইফুন হারিস ইবনে ওয়াহাব বলেন আল্লাহর নবীর ইরশাদ করেছেন আতুজ্জাকাত তোমরা যাকাত দাও তোমরা যদি এই যাকাত ব্যবস্থাকে চালু রাখো ইয়াতুর রাজুলু বিসাদাকাতিন মানুষ একদিন এমন হবে যে যাকাতের টাকা আজকে যেমন মানুষ তোমাদের বাড়ি আর ঘরে গিয়ে নিতে চায় ইয়াতুর রাজুলু বিসাদাকা সেই দিন সমাজে মানুষ যাকাত নেয়ার থাকবে না ইয়াতির রাজুলু বিসাদাকাতিন মানুষ নিজের এই যাকাতের টাকা নিয়ে মানুষের ঘরে ঘরে আর দাঁড়ে দাঁড়ে যাবে কে যাকাত লেনেয়ার আছে কার যাকাতের দরকার আছে ইয়াতুর রাজুলু বিসাদাকাতিন মানুষের কাছে এই যাকাতের টাকা পৌঁছাবার জন্য দরিদ্র মানুষ খুঁজে বেড়াবে قال الرجل ওই ব্যক্তি তখন বলবে লাও ইয়াতি বিহা লাও তাতি বিহা বিল্লামস লাকাবিলতুহা তুমি যদি এই টাকা গত বছর নিয়ে আসতে তাহলে আমি নিতে পারতাম কিন্তু আল ইয়াউম ফালা হাজাত লি বিহা এবছর এ টাকার আর আমার দরকার নাই এই হাদিসটি আপনারা মিশকাত শরীফের মধ্যে এই যাকাতের অধ্যায় পাবেন তাই আল্লাহ তাআলা বলেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযাইফুন আজ পৃথিবীর ধনী মুসলিম দেশগুলো যাকাত দিচ্ছে আমাদের দেশের সম্পদশালীরাও যাকাত দিচ্ছে কিন্তু মুসলিম জাতির ভিতর থেকে এই দারিদ্র দূর হচ্ছে না কেন যে দারিদ্র দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যবস্থা করলেন সেই যাকাত চালু আছে অথচ দারিদ্র তার পাশাপাশি চালু আছে তাহলে বুঝতে হবে যে এই যে যাকাত দেয়া হচ্ছে সেই যাকাতটাই যাকাত নয় لا يبقى من الاسلام الا اسمه ওই নামটা আছে আর আল্লাহর নবী যাকাত যেভাবে দিয়েছিলেন এই ভাবটা আছে কিন্তু ওর মধ্য থেকে যাকাত চলে গেছে ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হজ সূরা বাকারা 197 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ব্যক্তি হজ করে ফালা রাফাসা সে ব্যক্তি কখনো কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে তাকাতে পারে না ওয়ালা ফুসুক আর যে ব্যক্তি হজ করে তার ভিতরে কোনো অন্যায় স্পৃহা কোনোদিন জাগতে পারে না সে কোনো অন্যায় করতে পারে না ওয়ালা জিদাল ফিল হজ আর যে ব্যক্তি হজ করেছে সে কখনো কোনো মানুষের সঙ্গে ঝগড়া আর বিবাদ করতে পারে না কিন্তু আজ প্রতি বছর ওই সৌদি আরবে অবস্থান করছে এবং বাইরে থেকে যাচ্ছে এই রকমের প্রায় 20 লাখ বাইরের আর 20 লাখ তাদের দেশের প্রায় 40 লাখের মতো লোক হজ করে বাড়িতে এসে মারামারি ছাড়া আর কিছু করে না ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হজ অন্যায় আর অসত্য কাজ চলছে, সেই সমাজে যে সমাজের লোকেরা প্রতি বছর হাজার হাজার হজ করতে যায়, لا يبقى من الإسلام إلا اسمه ওই হজের কাঠামোটা রয়ে গেছে আর তার নাম হজ আছে, কিন্তু তার ভিতরে সেই হজ্জের উপকারিতা আর সার্থকতা আর বাস্তবতা নাই, এমন একটি সমাজ তোমরা সামনের দিকে দেখবে। আজ এই অবস্থা ইসলামের এক একটি জিনিস নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা আমাদের এই সমাজের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার এই অংশের বাস্তব চিত্র আজকে আমাদের সমাজে আমরা পাব। আল্লাহ নবী তারপরে ইরশাদ করেন, لا يبقى من القرآن إلا رسمه قرآن কেবল মাত্র একটি কিতাব আকারেই থাকবে, অক্ষর আকারেই থাকবে, কিন্তু বাস্তবে কোরআন সেই সমাজের মধ্যে থাকবে না। সূরা আনআম 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ألا له الحكم হে ওই সকল ব্যক্তিরা যারা রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখো, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছ, ألا له الحكم তুমি যে আইনটি যে হুকুমটি সমাজে চালাতে যাচ্ছ, আইন তোমার সমাজে তোমার দেশে প্রতিষ্ঠা করার অধিকার তুমি পেয়েছ, তুমি কে নিজেকে জেনে নাও, তুমি স্বাধীনভাবে কোন আইন প্রয়োগকারী নও, তুমি আল্লাহর খলিফা, জাহিলুন ফিল আরজ খলিফা, অতএব আলা লাহুল হুকম হুকুম কিন্তু আল্লাহর প্রয়োগ করার মালিক তুমি, তোমার নিজস্ব বা তোমাদের নিজস্ব কোন আইন এই জমিনে প্রয়োগ করতে পারো না, জিত এই দেশ তোমার নয়, মালিকাল মুলক এই মুলকের মালিক আল্লাহ। আজ এই কোরআনের আয়াতটা আছে, হাফেজরা পড়েন, আমরা কোরআন খতম করতে গিয়ে সুরায় আনআমের এই 62 নম্বর আয়াতটা পড়ি, বলুন সমাজে কি এই আয়াতটি আছে? লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহ, আল্লাহ বলেন এই কোরআনের আয়াত কিতাবে থাকবে কিন্তু সমাজে থাকবে না। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সূরা আল হাদিদ। আল্লাহ বলেন রাজনৈতিক ক্ষেত্রে বিরোধ থাকবে, থাকা স্বাভাবিক, যেহেতু যারা ক্ষমতাসীন তারাও মানুষ, আর যারা আজকে ক্ষমতা নাই তারাও কিন্তু মানুষ। আল্লাহ তাই বলেন, হে ক্ষমতাসীন, দেশ তোমার নয়, দেশ আল্লাহর, আর যারা আজকে ক্ষমতায় নাই, দেশ তোমাদেরও নয়, দেশ আল্লাহর, তোমাদের মাঝে বিরোধ বেঁধে বসতে পারে, শুনে রাখো, ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, ক্ষমতাসীন হও আর ক্ষমতায় না থাকো, বিরোধ বাঁধলে এর মীমাংসা যদি ক্ষমতাসীন দল করতে চায় তাহলে তাদের পক্ষে করবে, আর ক্ষমতাসীন দল যদি বলে বিরোধী দল তোমরা করো তাহলে কিন্তু তাদের পক্ষে করবে। আল্লাহ তাআলা এই ক্ষমতাসীন দলেরও এলাহ আর বিরোধী দলেরও এলাহ। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, হে ক্ষমতাসীন দল আর হে বিরোধী দল, তোমরা কেউ ফয়সালা না করে এটা আল্লাহর কাছে দিয়ে দাও, ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও আমাদের এই ঝগড়া আর এই বিবাদের মীমাংসা কি। কিন্তু এই আয়াতটি কোরআনে আছে কিন্তু পার্লামেন্টে নাই, বাইরেও নাই আর ভিতরেও নাই। হে দুনিয়ার মানুষ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিকই শুধু না, এর মধ্যে যা কিছু আছে সকলের মালিক আল্লাহ। আলা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবার তিনি জোর করে বলছেন একতরফা ফয়সালা করবে না, যেখানে তোমাদের বিরোধ হয় সেই বিরোধের ক্ষেত্রে একতরফা ফয়সালা করলেই সেখানে অকল্যাণ আসবে। আলা, খবরদার খবরদার, ইলাল্লাহি তুরজাউল উমুর, দেখো আল্লাহ তাআলা কি বলছেন তার থেকে ফয়সালা গ্রহণ করো। অতএব দেখবে সেই ফয়সালা এমন সুন্দর যে ফয়সালার আসল মীমাংসা আছে, কারো পক্ষে কথা বলা হয় নাই। সূরায়ে শুরা 53 নম্বর আয়াত, এটা কোরআনে আছে কিন্তু সমাজে নাই। লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমু, আল্লাহ তাআলা বলেন ফাহকুম বিমা আনজালাল্লাহ, সূরায়ে মায়দা 48 নম্বর আয়াত। ওহে জজ বিচারক, আমি কোরআন দিয়েছি, রসুলের কাছে হাদিস দিয়েছি, কোরআন এবং হাদিসের মধ্যে বিচারে যে ফয়সালাটি আছে সেটাই তোমাকে করতে হবে। ফাহকুম বিমা আনজালাল্লাহ, সমস্যার সমাধান যদি কোরআন হাদিসে না পেয়ে থাকো, সব সময় সকল কথা মনে থাকে না আর সব সময় সকল হাদিসের কিতাব পাওয়া যায় না, এমতো অবস্থায় তুমি যা ভালো বোঝো করতে পারো কিন্তু এরপরেও কোরআন হাদিস দেখো যে আমি যে ফয়সালা দিলাম সেটা কোরআন হাদিসে আছে কি নাই। কিন্তু ফাহকুম বিমা আনজালাল্লাহ, জজ সাহেবরা কোরআন শরীফ পড়েন না, পড়েন কিন্তু ফয়সালা দেন কি দিয়ে, ব্রিটিশ আইন দিয়ে। কেন? ওই আইন দিয়ে ফয়সালা দেওয়ার জন্য তিনি জজ হয়েছেন। এখানে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা ফয়সালা করার নিয়ম নীতি এবং আইন নাই। ফাকুম বিমান জালাল্লাহ আয়াতটি কোরআনে আছে। অনুরূপ আরেকটি আয়াত সূরায়ে মায়দা 49 নম্বর আয়াত, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ, হে বিচারক, যে কোরআন এবং হাদিস অবতীর্ণ হয়েছে তোমার কাছে এটা দিয়ে ফয়সালা দাও। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আর কোন আইন দিয়ে ফয়সালা দেবে না, আর কোন সিদ্ধান্ত দিয়ে ফয়সালা দেবে না। এই আয়াতগুলো কোরআনেই আছে, বাস্তবে নাই। লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকুত্তিয়া আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফিন আও ইয়ানফাউ ফিল আরদ, সূরা মায়দা 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন কোথাও যদি কোন ডাকাত ধরা পড়ে তার ডান হাত কেটে দাও আর বাঁ পা কেটে দাও। কোরআনের এই আয়াতটা কোরআনেই আছে কিন্তু কোন ডাকাতির ফয়সালা ডাকাতির বিচার এ দিয়ে করা হয় না। লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা ইসমু ইল্লা রাসমু, কোরআন থাকবে কেবলমাত্র ওই কোরআনের পৃষ্ঠায় ওই আয়াতে ওই কিতাবে। আল্লাহ তাআলা বলেন যখন কোন দাঙ্গার ফসাদ সৃষ্টি হবে পৃথিবী কোনদিন এই দাঙ্গার সন্ত্রাস দূর করতে পারবে না একমাত্র আল্লাহর বিধান ছাড়া। আল্লাহ বলেন আও তুকুত্তিয়া আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, এই সন্ত্রাসী যে হয় উভয়কে ধরে ফেলো, আইন নেই, আইনের আশ্রয় গ্রহণ করা যায় না, এই দুই দল সন্ত্রাসীকে ধরে সেখানে মারামারি হয়েছে কিনা দেখবার কোন প্রয়োজন নাই, এ দলও মারামারি করতে এসেছে, ও দলও মারামারি করতে এসেছে, এই মারামারি করতে আসার নামই হচ্ছে আরবিতে সন্ত্রাস ফাসাদ। ও ইউকাত্তালু, এদের নিশ্চিত শাস্তি মৃত্যুদণ্ড, সে কাউকে মেরেছে কিনা তা দরকার নাই, কেন এই মারামারি করতে আসলো, ও ইউ সল্লাবু, তাদেরকে সুলিতে চড়াও, এই মারামারি এই ফাসাদ করতে আসা শরিয়াতের দৃষ্টিতে এত বড় অপরাধ। ও তুকুত্তা আইদিহিম, ডান হাত কাটো আর বাঁ পা কাটো, অথবা ডান হাত কাটো আর বাঁ হাত কাটো আর বাঁ পা কেটে ছেড়ে দাও, লক্ষ লক্ষ মানুষ দেখে উপদেশ গ্রহণ করুক, এই হচ্ছে সন্ত্রাসের শাস্তি। পৃথিবী আজ সন্ত্রাস দমন করতে চায়, কোথায়? 12 বছর জেল দেওয়ার পর যখন চলে আসে তখন বহু সন্ত্রাসীদের সঙ্গে ওই জেলখানায় থেকে আরো যত সন্ত্রাস করা যায় সব শিক্ষা করে আসে, এরপরে ওটটা বাদ দিয়ে আর ওস্তাদদের এখানে পরীক্ষা করতে শুরু করে দেয়। এই আয়াতগুলো আল্লাহর কোথায় আছে? কোরআন শরীফে আছে। সমাজে নাই, কোন সমাজে? ওই ইন্ডিয়ার সমাজে না, হিন্দুদের সমাজে না, বরং মুসলমানের সমাজে নাই। বলে আপনার দেশের নাম কি? কি ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান। আপনার দেশটার নাম কি? বলে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বলে আপনার দেশের নাম কি? বলে আমার নাম বাংলাদেশ, হলো আমরা 90% মুসলমান। বলে আপনার দেশের নাম কি? বলে আমার দেশের নাম ইন্দোনেশিয়া। তার মানে? বলে আমরা সেখানে শতকরা 85% মুসলমান। এই মুসলমানদের সমাজেই কোরআন নাই, অমুসলিমদের সমাজে নয়। লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা ইসমু ইল্লা রাসমু আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সাক্ষী প্রমাণ যদি পাওয়া যায় তার শাস্তি হবে হাত কাটা, কোরআনে আছে কিন্তু সমাজে নাই। আজ-জানিয়াতু সূরা মায়েদা 38 নম্বর আয়াত, আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলুদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিআতা জালদা, জেনা যদি কেউ করে, নারী আর পুরুষ যদি বিবাহিত না হয় তাহলে 100 বেত্রাঘাত করো প্রকাশ্য মানুষের সামনে। সূরা নূর 2 কোরআনে আছে কিন্তু মুসলমানদের সমাজে নাই। লাইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, আল্লাহ নবী বলেন একদিন তোমাদের সমাজে আসবে হে মুসলমান যে কোরআন কেবলমাত্র তোমরা তেলাওয়াত করার জন্য পাবে কিন্তু সমাজের মধ্যে কোরআন পাবে না। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এই মাসাজিদুহুম আমিরাতুন, মাসাজিদুন আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, এই সময় সবচেয়ে যেটা সুন্দর হবে সেটা হলো মসজিদ। মসজিদের চেয়েতে সুন্দর কোন ঘর বাড়ি তুমি ওই সমাজে তালাশ করে খুব কমই পাবে। মাসাজিদুন আমিরাহ, দেখবে সমাজের বাড়িঘর যা আছে তুলনামূলকভাবে দেখবে সেই পাড়ায় সব টিনের ঘর অথবা খেড়ের ঘর, কিন্তু মসজিদটা পাকা, বাড়ি সুন্দর। মাসাজিদুন আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদের মধ্যে ঢোকো, বাংলাদেশের সবচেয়ে সুন্দর ভালো মসজিদ বাইতুল মোকাররম। বাইতুল মোকাররমের ইমাম তিনিও আছেন। গত শুক্রবারের আগের শুক্রবার সৌদি আরব থেকে একজন খ্যাতনামা লোক এসেছিলেন, যিনি রিয়াদ ইউনিভার্সিটির একজন ডক্টর, মাঝে মাঝে তিনি খুতবাও দেন, তাই আমাদের বাংলাদেশের লোকেরা লিখেছে ইমাম। তিনি এসেছেন, বাংলাদেশের লোকেরা খুব আদর যত্ন করে তাকে নামাজ পড়তে দিয়েছে। তিনি নামাজ পড়লেন, তার নামাজ আর ইমাম সাহেবের নামাজ দুই রকম। হারামাইনে মাঝে মাঝে খুতবা দেন, হারামাইনে যারা খুতবা দেন তাদের একটা লিস্ট আছে, তার ভিতর থেকে যখন যাকে বলা হয় খুতবা দেন, ওই খতিবদের তিনিও একজন, সালেহ বিন আব্দুল্লাহ বিন সালেহ। এই লোকটি নামাজ পড়ালেন দুরাকাত জুমার, একই বাইতুল মুকাররমে উনি পড়লেন এক রকমের, আর বাইতুল মুকাররমের ইমাম সাহেব পড়লেন আবার আর এক রকমের। তাহলে আল্লাহর নবীর হেদায়েতের নামাজ কি বাইতুল মুকাররমের না মক্কার মসজিদ আর মদিনার মসজিদ, এই দুই হারামের নামাজ রসুলের হেদায়েত মতো? নামাজ যখন এক নয়, চিন্তার বিষয় তো বটেই। আল্লাহর নবী বলেন মাসাজিদুন আমিরা, মসজিদ খুব সুন্দর হবে কিন্তু নামাজটা কিন্তু আল্লাহর রসুলের নামাজের মতো নামাজ হবে না। মাসাজিদুন আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদে হারামের ইমাম শুধু একজন নয়, বহুবার বহুজন এসেছেন এই বাইতুল মুকাররমে নামাজ পড়িয়েছেন। এনার আগে যিনি আসলেন, সফর ছিল তার এক সপ্তাহ, কিন্তু দুই দিন সফর করে চলে গেলেন, মাগরিবের নামাজ পড়ালেন, মাগরিবের নামাজ পড়াই তিনি দাঁড়াই গেলেন, লোক চেঁচামেচি শুরু করে দিল, বলে এ কেমন কথা হল, কিরকমের সুন্নত পড়ার সুযোগ দিচ্ছে না, অমনি দাঁড়াই গিয়ে বক্তৃতা শুরু করে দিছে। এই মসজিদের লোকেরা শিক্ষা দেয় নাই যে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, বিজ্ঞ মুসলমানের কাছ থেকে কোন কিছু জানা ফরজ, আর ওই দুই রাকাত নামাজ পড়া হল সুন্নত। হারামের ইমাম তার কাছ থেকে কিছু জানাটা কি? তালাবুল ইলমে ফরিজাতুন, ফরজ। তো ফরজ আগে না সুন্নত আগে? ইমাম সাহেব জিন্দিগি তো ওই সুন্নত না পড়ে কোনো ভালো কথা বলেন না, তো মুক্তাদিরা কি শিখবে আর একটা কিছু? হারামের ইমাম ব্যাপার কি? সঙ্গে সঙ্গে সবাইকে বসিয়ে দেওয়া হলো, তিনি 15 মিনিট বক্তব্য রাখলেন, তারপরে বলে যে ইয়ে তো কোনোদিন দেখি নাই। তার মানি যে মসজিদে আল্লাহর নবীর হেদায়ত বিরাজ করে, যে মসজিদগুলোতে আল্লাহর হেদায়ত বিরাজ করে সেই রকমের মসজিদ, এই ভালো ভালো মসজিদগুলো সেই রকমের মসজিদ নয়। মাসাজিদুন আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো সুন্দর আর চাকচিক্যপূর্ণ হবে কিন্তু আল্লাহ ও রসুলের হেদায়ত তার ভিতরে থাকবে না। আজ আমাদের এই মসজিদের মধ্যে মিলাদের বুদ্ধে কথা বলে দেখেন অবস্থাটা কি হয়। অথচ এই মিলাদের আবিষ্কার হয়েছে 600 হিজরিতে। এই বিদআত মসজিদে হবে কথা বলতে গেলে সবাই ধরে আপনাকে শায়েস্তা করে ছাড়বে। মাসাজিদুন আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এভাবে যদি বলেন যে আমরা মুক্তাদি, আমরা কেবল আল্লাহর কথা মানব আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানব, ইমাম সাহেব আপনার কোনো কথা আমরা মানতে চাই না, তাই ইমাম সাহেব কোনো কথা যখন বলবেন তো কোরআন শরীফের কোন সুরার কত নম্বর আয়াত তাই আপনাকে বলতে হবে। যদি কোন হাদিস বলেন, রসুল বলেছেন বলেন, তাহলে এটা কোন হাদিসের কোথায় আছে রেফারেন্স দেবেন, আপনি একবার বলে দেখেন, আপনি শায়েস্তা হয়ে যাবেন। আল্লাহ বলেছেন হে বান্দারা শোনো, فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ بِالْبَجْ জিনাতি ওয়াজ-জুবুর। কোন ব্যক্তির কাছ থেকে যদি তোমরা কোনো ভালো কথা পাও, বিল বাজ্জিনাতি ওয়াজ-জুবুর, আল্লাহর দলিলটা কি তার কাছ থেকে জেনে নাও। বিল বাজ্জিনাতি ওয়াজ-জুবুর, সে যদি মুখস্থ বলে মানবে না, বিজ-জুবুর কোন কিতাবের কোথায় আছে তা যদি বলতে না পারে মানবে না। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুনা বিল বাজ্জিনাতি ওয়াজ-জুবুর। এই যদি হতো তো ইমাম সাহেবরা মন মতো ফতোয়াও দিতে পারত না, আর মন মতো খুতবাও দিতে পারত না, পড়ে শুনে সে দিতে হবে। তো পড়তে গেলে কোরআন পড়তে হবে, পড়তে গেলে হাদিস পড়তে হবে। অতএব এই কোরআন হাদিসের বাইরে একটি কথাও বলতে পারত না। হুজুর বলেন, আল্লাহ তাআলা আমার এই অন্তরের ভিতরে যা ঢালিয়া দেবেন তাই আপনাদেরকে ঢালিয়ে দেব। আল্লাহ তাআলা কত আগে কোরআন ঢেলে দিয়েছেন, কত আগে আল্লাহর নবীর কাছে সকল হেদায়েতের কথা ঢেলে দিয়েছেন, ওই ঢালা ঢালির ধার ধারে না, ওনার কাছে এখন ঢালতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআন ঢালা শেষ হয়ে গেছে, নবীর কাছে আল্লাহর হেদায়েত ঢালা শেষ হয়ে গেছে, এখন কোন পীর আর কোন কামেল হোক আর কোন আলেম হোক কোন খতিবের অন্তরের ভিতরে আর ঢালা ঢালি হবে না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহর ঢালা ঢালি যা সব শেষ, এখন হুজুরের অন্তরে যদি কেউ ঢেলেই থাকে তার আল্লাহর যখন ঢালা ঢালি শেষ তখন আল্লাহ ঢালেন নাই, ঢালছে কে? ওই আল্লাহর পাশাপাশি আল্লাহর শত্রু শয়তান। বুজুর্গ যদি তিনি হয়ে থাকেন তাই এই শয়তানি বুজুর্গিতে তিনি বুজুর্গ, আল্লাহর বুজুর্গে বুজুর্গ হলে কোরআন এবং হাদিস পেশ করবেন। ঠিক এভাবে যদি অন্যায়ের বুদ্ধচারণ করেন মসজিদের মধ্যে তাহলে আপনি কুপকাত হয়ে যাবেন। বলবেন, ভাই সব এ কি হচ্ছে? বলে এ আল্লাহর জেকের। বলে এ আবার কেমন আল্লাহর জেকের, অত জোরে জোরে কেন? বলে না, জোরে জোরে জেকের করতে হয়, ইল্লাল্লাহ জেকেরটা জোরে জোরেই করতে হয়। বলে কে শিখিয়েছেন? বলে পীর সাহেব বলেছেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আপনি কোরআন শরীফটা খোলেন, সূরা আরাফের শেষ আয়াতের আগের আয়াত পেশ করেন, যে আল্লাহ বলেছেন, ওয়াল কুরবাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদু والآصال। যদি তাকে বলেন যে আল্লাহ বলেছেন দুনাল জাহরে, আল্লাহর জেকের জোরে হবে না। আল্লাহ কি বয়রা পাইছেন নাকি? দুনাল জাহর লা জাহরা। ইবনে কাসির বাংলা তর্জমা হয়েছে, পড়ে দেখুন, আল্লাহ বলছেন এই জেকের জোরে হবে না, লা জাহর। দুন আল জাহারে, দুন মানে ব্যতীত, জাহার মানে শব্দ, দুন আল জাহারে শব্দ ছাড়া হবে। আর জেকেরটা ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, ওটা তো মনে মনে হবে, মুখে মুখে নয় তো। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা বলে দেখেন না, ওই মসজিদে হচ্ছে, ইমামতার সঙ্গে শরীক আছে, জিজ্ঞাসা করেন যে আপনি যে এই জোরে জোরে জিকির করতেছেন এইটা কোরআন শরীফের কোন সুরার কত নম্বর আয়াত? বলে আপনি জেনে বেড়ান গে, আমাদের পীর সাহেব বলেছে ইল্লাল্লাহ, কোন দলিল নাই। এই আসমানের নিচে আর জমিনের উপরে জোরে জিকির করা যাবে এই রকমের একটি হাদিসও নাই আর একটি কোরআনের আয়াতও নাই। জ্বালা হয়ে গেছে কি? হুজুর বলে না কেন? বলার তো উপায় নাই। বলে ওটা হলো সিনাই সিনাই, তার মানে কোরআনে কোরআনে নাই, ওটা সিনাই সিনাই, ওটা হাদিসে নাই, ওটা হলো তরিকাতের সবক, মারেফাতের সবক, আর সিনাই সিনাই থাকে, ওটা কেতাবে কুতুবে থাকে না। মাসাজিদুন আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর জিকির হচ্ছে আল্লাহর হুকুমের বিপরীত, কোথায় তা আবার মসজিদে। আল্লাহর নবী তাই বলেন, مساجد عامرة وهي خراب من الهدى. দেখবে যে এই মসজিদগুলো চাকচিক্যপূর্ণ কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোন নির্দেশ প্রতিপালন করা হচ্ছে না। উলামাউহুম শারুন তাহতা আদিমিস সামা। কেন এটা হচ্ছে? ওই মসজিদের মধ্যে যারা মূর্খ আর জাহেল তারা কিন্তু ইমাম মুয়াজ্জিন না। সবচেয়ে এ বছর যে টাইটেলে ফার্স্ট ক্লাস পেয়েছে, না হলেও ফার্স্ট ক্লাসের মতো যারা ক্লাস পায় তাদেরকে ইমাম রাখা হয়, হয় না? বড় বড় আলেম দেখে আল্লাহ নবী বলেন ওলামা শাররুন তাহতা আদিমিস সামা, এই আলেমগুলো আসমানের নিচে যত দুষ্ট লোক আছে তাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুষ্ট লোক ওখানে থাকবে। বলতে পারেন আমার কথা, আমি আগেই বলেছি, আপনারা হাদিসটা পড়বেন, মিশকাত শরীফ প্রথম নম্বর খণ্ড 257 নম্বর হাদিস, উলামাউহুম শাররুন তাহতা আদিমিস সামা। এই আলেম খারাপ আলেম কারা? কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এইগুলো আজকে আমাদের দেখতে হবে। সর্বপ্রথম হচ্ছে যাদের আকীদা খারাপ, বিশ্বাসটা খারাপ। আকীদা যার শুদ্ধ সে ব্যক্তি ভালো আলেম, আর যার আকীদা শুদ্ধ নয় তার সেই আলেম শররুন খারাপ। বিশ্বাস যার বিশুদ্ধ সে খাইরুল খিয়ার ভালো আলেম, আর বিশ্বাস যার শুদ্ধ নয়, বিশ্বাস যার সঠিক নয়, বিশ্বাস থেকেই আমলের সূত্রপাত, অর্থাৎ বিশ্বাসের ভিতরে যার গোলমাল আছে সেই আলেমটাও শর, সেই আলেমটা নিকৃষ্ট আলেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا সূরা আল মুদাসির আয়াত নম্বরটা আমি আনতে পারি নাই, দেখি নাই, ভুলে গেছি। শুধু وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا সূরা আল মুদাসির আল্লাহ বলেন ইমান এমন একটি জিনিস যা বাড়ে। আল্লাহ নবী আবার বলেন যে ইমান এমন যা কমে, কিন্তু একদল আলেম বলে ইমান ও বাড়েও না কমেও না। তাহলে এই ইমান বাড়েও না আর কমেও না, এই আলেমটা উলামাউহুম শাররুন সে খারাপ। আল্লাহ বলেন ইমান বাড়ে আর হুজুর বলেন ইমান বাড়ে না। وَهُوَ الَّذِي أَنزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا مَّعَ إِيمَانِهِمْ سُورَةُ ফাতহ 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের ঈমান বাড়ে, আর শুধু বাড়ে না, বেড়ে বেড়ে অনেক বাড়ে। কিন্তু এক দল আলেম জিজ্ঞাসা করুন, বলে হুজুর ঈমান কি বাড়ে কমে? বলে না ঈমান বাড়েও না কমেও না। এই কথাটা অনেক ব্যাপক। আপনারা বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ড আধুনিক প্রকাশনী এবং বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ড ইসলামী ফাউন্ডেশন এর এই কিতাবুল ঈমানের মধ্যে একটি অধ্যায় পাবেন, ঈমান বাড়েও কমে একটা অনুচ্ছেদ আছে কিতাবুল ঈমানে। অতএব ঈমান বাড়ে আর কমে এ যে ব্যক্তি আলেম বিশ্বাস করে না, ওলামাউহুম শাররুন, সেই ওলামা ঠিক নয়, সেই আলেমরা ঠিক নয়। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি মুত্তাফাকুন আলাইহি আবু হুরায়রা কর্তৃক বর্ণিত মিশকাত তৃতীয় নম্বর খণ্ড হাদিসের নম্বর হচ্ছে 3525। বুখারি এবং মুসলিমে বর্ণিত, এর বাংলাটা আমার কাছে নাই আরবির, তবুও লেখা রাখুন যারা লিখতে চাচ্ছেন আরবির 3525। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই যে আল্লাহ খালাকা আদম, আল্লাহ তাআলা এই মানুষ তৈরি করেছেন আলা সুরাতিহি, আল্লাহর মুখাকৃতি দিয়ে। আল্লাহর মুখের আকৃতি যেমন অনুরূপ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহর মুখের আকৃতি নাই, তাই তো? আল্লাহর নবী বলেন আল্লাহর আকার আছে, আর হুজুর বলেন যে আল্লাহর আকার নাই, এখন এর মধ্যে বড় হুজুর কে? বুখারি এবং মুসলিমের সহি হাদিস এই দুটো উদাহরণ। যে সকল আলেমদের ইমান ঠিক নাই, বিশ্বাস যেখানে গণ্ডগোল, সেই সকল আলেমরা পারে নাই, পৃথিবীতে এমন কোন কাজ নাই, তাই ওই আলেমরা ওই মসজিদের মধ্যে এমন কিছু করে না যা করা যায় না ইসলামের দৃষ্টিতে। অতএব ওলামাউহুম শাররুন তাহতা আদিমিস সামা, এই অংশটা ইনশাআল্লাহুর রহমান আগামী কোন খুতবায় কমপ্লিট করা যাবে। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে এই যে কথাগুলো শোনালেন, যেটা আজকে আমরা খুতবায় শুনলাম বললাম, আমাদের সমাজের অবস্থা কি তাই না? এই অবস্থার পরিবর্তন করার জন্য সর্বপ্রথম কাজ রাস্তায় নেমে মিছিল করা, তাই কি না? সর্বপ্রথম নিজে বিশ্বাস করে নিজে এটাকে কার্যকরী করার জন্য নিজের জীবনে পয়লা চেষ্টা করা, আর এই রকমের আমার মতো আর যারা চেষ্টা করে তাদেরকে নিয়ে সামাজিক বিপ্লবের চেষ্টা করা। কিন্তু পয়লাই যদি মিছিল হয় তাহলে পরিবর্তন আসতে পারে, সেই পরিবর্তনের নাম ইসলামী পরিবর্তন নয়। ইসলামের পরিবর্তন ব্যক্তি জীবন থেকে, ঈমান থেকে পরিবর্তন সৃষ্টি করতে হবে, কেবলমাত্র বাহ্যিক একটা পরিবর্তন আনলেই হয় না। এই পরিবর্তন আসতে হবে কোথায়? প্রথমে ঈমানে, আর এই ঈমানদারদেরকে নিয়ে সামাজিক পরিবর্তন সৃষ্টি করতে হবে। আগামী খুতবাতে ওলামাউহুম শাররুন তাহতা আদিমিস সামা এই অংশের বক্তব্য ইনশাআল্লাহুর রহমান খোলাসা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শেষে একটা কথা, অনেক সময় দেখা যায় খুতবার মধ্যে মানুষকে ইশারা দিয়ে সামনের দিকে আনতে হয়, আসলে এটা কিন্তু ঠিক নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আগের কাতারে, কাতার সে প্রথম হোক আর যেটা হোক, এই আগের কাতারে বসবার যে কি ফজিলত, এটা যদি লোকেরা মনে রাখত, বুঝত, তাহলে আগের কাতারে সামান্য একটু জায়গা থাকলেও, সামান্য জায়গা থাকলেও সে কখনো ওই জায়গাটা খালি রাখত না। মুসলিম শরীফে কাতারের অধ্যায় দেখবেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি ফজিলত, বাকি অংশটা বাইহাকিতে, যে ফজিলত হচ্ছে এই, মনে করে একটা উট তুমি আল্লাহর রাস্তায় দান করে দিলে কত সব, বলি ইয়া রাসূলুল্লাহ একটা মুরগি দান করতে পারেন, উটের সব কল্পনা করব কেমন করে। তো এখানে এই জিনিস দিয়ে বুঝাবার কথা নয়, আল্লাহ আল্লাহর নবী যে কথাটা বুঝাতে চেয়েছেন, এর যে সব সেই সবটা তোমরা কল্পনাও করতে পারো না, কথাটা আসল বুঝাতে চেয়েছেন, এটা সেই সব কল্পনাও করতে পারো না। অতএব সবচেয়ে ভালো হয় কাতারে প্রথম যারা আসবেন আগে আগে এসে বসবেন, এরপরে এই ইশারা করা দুরুস্ত আছে, কিন্তু এই দুরুস্তটা খুব খারাপ দুরুস্ত, ব্যাপারটা বুঝে নেন। যে ওই খুতবার সময় বলা হয় না মুখের থেকে আওয়াজ করাতে যাবে না, এটা কিন্তু খুবই খারাপ, একেবারে অত্যন্ত খারাপ। বরং কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই খুতবার সময় মুখ দিয়ে কাউকে কিছু বলা এটা হারাম। তো এটা আল্লাহর নবী অত্যন্ত খারাপ বলেছেন যে এই কথা বলা, এই ইশারা মুখ দিয়ে ইশারা করা এটাও করবে না, কিন্তু আপনি হাত দিয়ে ইশারা করতে পারেন। কেন? যেহেতু খারাপ কাজ যদি আপনি দেখেন তাহলে তার থেকে বিরত রাখবার একটা সাধারণ হুকুম আছে, যে খারাপ কাজ যদি দেখো তাহলে ওটা নিষেধ করো। এই যে সাধারণ নিষেধ আছে, কাতার আছে বা খুতবা হচ্ছে, কেউ কথা বলছে, তখন মুখ দিয়ে তো বলা যাবে না, কথা যে বলছে এটা তো খারাপ।